আমার মায়ের কথা পড়লে মনে, আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাদায়, আমায় কাদায় মা গো মা গো। আমার মায়ের কথা পড়লে মনে, মায়েরা চুল নিড়ে তোমরা যারা আছো মার স্নেহের ছায়, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়েরা চুল নিড়ে তোমরা যারা আছো মার স্নেহের ছায়, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা মা গো মা গো। আমার মায়ের কথা পড়লে মনে, হে রহমান তোমার কাছে শুধু এই মোনাজাত, মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চির জান্নাত। হে রহমান তোমার কাছে শুধু এই মোনাজাত, মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চির জান্নাত। স্বার্থবিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতো, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মাই তো আপন, স্বার্থবিহীন তো ভালোবাসা দেবে কে মায়ের মতো, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মাই তো আপন। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা মা গো মা গো। আমার মায়ের কথা পড়লে মনে, আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাদায়, আমায় কাদায় মা গো মা গো। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم، وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم. যিনি আমাদের সৃষ্টিকর্তা খালিক মালিক, শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সে বিশ্ব বরেণ্য নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে দেখিয়ে গেছেন শান্তির পথ, যিনি আমাদেরকে দেখিয়ে গেছেন জীবনের সমস্ত রীতিনীতি পদ্ধতি বাতলে গেছেন সুখের সন্ধান। গত মাসে আপনাদের কাছে মায়ের কথা আলোচনা করেছিলাম, যে মা জননী জন্মদাত্রী, যে মায়ের স্নেহ সমুদ্রের পানি থেকেও বেশি, যে মায়ের দরদ অগাধ অপার। আজকে এক মায়ের কথা বলবো, অন্য মা, যে মা বাধিনি, যে মা রাক্ষসী, যে মা ছেলের জন্য জীবনের অশান্তির কারণ হয়, যে মাকে মেনে নিতে শিক্ষিত সমাজও মানতে চায় না, মানতে পারে না। নিজের মা না হলেও যে মায়ের কথা আজকে বলবো, সে মা হচ্ছে শাশুড়ি মা। ছেলের কাছে শাশুড়ি তত গুরুত্বপূর্ণ নয়, কারণ তার সঙ্গে সংসার ধরতে হয় না। কিন্তু একজন স্ত্রীর জন্য, একজন মহিলার জন্য শাশুড়ি বড় গুরুত্বপূর্ণ। নিজের মা ছেড়ে সেই মায়ের কাছে থাকতে হয় চিরজীবন, বা যতদিন শাশুড়ি বাঁচবে ততদিন শাশুড়ি মায়ের খেদমত করতে হয়। একটা পরিবেশ ছেড়ে এসে, একটা সংসার ছেড়ে এসে যখন এই পরিবারে আসে, এই সংসারে আসে, নিজের মা ছেড়ে এসে যখন পরের মাকে মা বলে গ্রহণ করে, গ্রহণ করে, তখন তা অনেকে পারে, অনেকে পারে না। স্বামীর মাকে মা মনে করতে সব স্ত্রী পারে না। স্বামীর মাকে মা বলে মনে প্রাণে মেনে না নিলেও বাহ্যিক ভাবে ব্যবহার দেখাতে সব স্ত্রী পারে না, বরং স্বামীর মাকে অমান্য করতে অধিকাংশ মহিলা তৎপর। যেমন শাশুড়ি বউকে মা, বউকে নিজের বেটি বলে, বেটি বলে গ্রহণ করতে, বেটির মতো গ্রহণ করতে, বেটির মতো ব্যবহার করতে পারে না। এটা সব শাশুড়ির ক্ষেত্রে সহজ সাধ্য নয়। যে শাশুড়ি নিজের বউকে, বউমাকে নিজের বেটি মনে করে, সেই শাশুড়ি বিরোধ তবে আছে। নতুন একটা মেয়ে যার বয়স কাঁচা অল্প, এমন এক পরিবেশে আসে শাশুড়ির কাছে যার বয়স তার থেকে প্রায় ডবল না হয় তিন ডবল যায়, এর সঙ্গে এসে সামঞ্জস্য সাধন করে চলা সহজ নয়। হতে পারে শাশুড়ির মন আলাদা, বউয়ের মন আলাদা। শাশুড়ি চায় কালো, বউ চায় সাদা। শাশুড়ি চায় ঠান্ডা, বউ চায় গরম। আসলে এইসব শাশুড়ি বউ না। আপনি আপনার রুমেই দেখেন, আপনি বলেন ফ্যান চালাও, আপনার সঙ্গী বলে ফ্যানটা বন্ধ করো, আপনি বলেন এসে চলুন, সে বলে না এসে চালাবেন। বিচিত্র মন, এক এক মানুষের এক এক রকমের মন। রবি ঠাকুর বলেছিলেন, বিচিত্র বোধের মন লক্ষ কোটি মন, একই বিশ্ব লক্ষ কোটি করে জানে, রূপে রসে নানা মানে, লক্ষ কোটি কেন্দ্র তারা জগতে, সংখ্যাহীন স্বতন্ত্র স্বতন্ত্র পথে জীবনযাত্রা যাত্রী দিন রাত্রি, নিজের স্বাতন্ত্র্য রক্ষা কাজে একান্ত রয়েছে বিশ্ব মাঝে। মানুষ যেমন লক্ষ লক্ষ কোটি কোটি, মানুষের মনও তেমনি লক্ষ কোটি। নিজে নিজে কক্ষপথে যেমন লক্ষ কোটি তারা আকাশে দেখা যায়, তেমনি এই পৃথিবীর বুকে লক্ষ কোটি মানুষও নিজের স্বাতন্ত্র বা স্বতন্ত্র বজায় রাখার জন্য একান্ত ভাবে মনোনিবেশ করে আছে। সবাই নিজে নিজে নিজের মনে চলতে চায়, নিজের জগতে চলতে চায়, কেউ কারো জগৎ দেখে না। স্বামী দেখে না স্ত্রী কি চায়, স্ত্রী দেখে না স্বামীর জগৎটা কি, শাশুড়ি দেখে না বউ কি চায়, আর বউ দেখে না শাশুড়ি মা কি চায়। নিজে নিজের জগতে চলতে চায়, নিজে নিজের লাইন পাতা আছে, সেই লাইনের উপরে চলতে চায়। যখন সংঘর্ষ বাধে তখনই সর্বনাশ আসে। এ নারী আর সে নারী, এ নারীর পায়ের তলায় বেহেস আর ও নারীর পায়ের তলায় দুর্যোগ। স্বামী স্ত্রী সংসার অধিকাংশের অধিকাংশের ঘর হলো তাসের ঘর, এ কথা আপনারা বহুবার শুনেছেন, জানেন, পড়েছেন। স্বামী স্ত্রী সংসার হলো তাসের ঘর, যারা ভালোবাসা করেছেন, ভালোবাসা তৃপ্তি আছে বিয়ের আগে, বিয়ের পরে ভালোবাসার তৃপ্তি নেই। ভালোবাসার আসল পরীক্ষা কখন, বিয়ের বিয়ের আগে না, বিয়ের পরে। অধিকাংশ সংসার হলো দাসের ঘর, দাসের ঘর মানে একটু স্পর্শ করলেই হুড়মুড় করে ঘর পড়ে যাবে, অথবা কাঁচের ঘর, একটা ঢিল মারলে ভেঙে চুরমার হয়ে যাবে। অধিকাংশ সংসার চলে ঠেলায় আর না হয় টানে, টেনে টেনে চালানো, না হয় ঠেলে ঠেলে চালানো। সামাজিক বন্ধনের কারণে অধিকাংশ সংসার টিকে থাকে, কিংবা ছেলে মেয়ের মায়াতে অধিকাংশ সংসার টিকে থাকে। এই বন্ধন যদি না থাকতো, এই মায়া যদি না থাকতো, এই ঠেলা এবং টান যদি না থাকতো, তো কত সংসার ওই সামান্য একটু আগিয়ে যেতেই ভেঙে চুরমার হয়ে যেত, লাইন যুদ্ধ হয়ে যেত। অধিকাংশ সংসারই এরকম। তবে সংসার শুধু স্বামী স্ত্রী নিয়েই নয়, অনেক ঘর আছে যে স্বামী স্ত্রীর জীবনে ততটা অশান্তি না হলেও অশান্তি হয় যাকে নিয়ে, ভাইকে নিয়ে, শ্বশুরকে নিয়ে, শাশুড়িকে নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, ইত্যাদি নানা কারণ সংসারে ঘটে থাকে। স্বামী স্ত্রীর সংসার আর এই সংসারে অধিকাংশ মনে মিলে না, ভাই ভাই যায় যায়, বাপ বেটায়, শাশুড়ি বউয়ের মন মিলে না। আর যদি সেখানে দিন না থাকে তাহলে তো আরো মুশকিল, যদি সেখানে শিক্ষা না থাকে